তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার সোনালী স্বপ্ন, একদিন যে মুসলিম মিল্লাতের একান্ত অভিপ্রায় ছিল, আজ তারা বাতিলের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়ে বেদাতির আস্তানায় আশ্রিত। ওদের মুক্ত করতে চাই নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী জিন্দা দিল নওজোয়ান, ওই শোনো তার আগমন বার্তা। তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, এরা নয় রে নতুন হয় পুরাতন, এরাই আসল দল, শিরকু বেদাত দুনিয়া হতে করবে রসাতল, এরা নয় রে নতুন হয় পুরাতন, এরাই সাবেক দল, শিরকু বেদাত দুনিয়া হতে করবে রসাতল, ঢাল তলোয়ার হাতে নিয়ে, ঢাল তলোয়ার হাতে নিয়ে তুলবে ঝড় তুফান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন খাড়া, মানবে না ভাই কার কথা আল্লাহ রাসূল ছাড়া, আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন খাড়া, মানবে না ভাই কার কথা আল্লাহ রাসূল ছাড়া, একমাত্র ওহি দিয়ে, একমাত্র ওহি দিয়ে করবে সমাধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পারেন, পয়সা করি চাউল দিয়া কি লাভ হবে তাতে, গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পারেন, পয়সা করি চাউল দিয়া কি লাভ হবে তাতে, লাভ হবে না কবর পাকা, লাভ হবে না কবর পাকা কইরা দিয়া আসান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, চলো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, কবর পূজা দুর্গা পূজা পূজার ন্যায় তো শেষ, জন্ম মৃত্যু আর চল্লিশায় দখল করছে দেশ, কবর পূজা দুর্গা পূজা পূজার ন্যায় তো শেষ, জন্ম মৃত্যু আর চল্লিশায় দখল করছে দেশ, তওবা করে ছাড়ো অবুজ, তওবা করে ছাড়ো অবুজ করা তার নবান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, সমাজ হবে ভ্রান্ত নীতি করবে রাসাব, আদি থেকেই এই দুনিয়ায় চলছিল যা পাপ, সমাজ হবে ভ্রান্ত নীতি করবে এরা সাপ, আদি থেকে এই দুনিয়ায় চলছিল যা পাপ, মন বড়ারাই মানবে না তো, মন বড়ারাই মানবে না তো খাটতে আল কোরআন, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো আরে বেদাতিরা থাকোরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান।